মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীব, শাহাদাত জানি শুধুই জীব, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শহীদ মরণ দিও আমাকে, মরণে সুখ আমি পাব জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে, তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শহীদ মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও নামায়, বিপদে মুসিবতে নিও নামায়, এমন মৃত্যু দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শহীদ মরণ দিও আমাকে, মরণে সুখ আমি পাব জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শহীদ মরণ। की